এদের তো দোয়া কতটুক করছে এবারে নাকি সব চলে যাচ্ছে কেন? বাকি আছে তো, আবি বি বাকি হ্যাঁ। না না ভয়টা একজন আছে মুরব্বীরা বলছে সাহায্য করলে আমার খবর হয়ে যাবে। এবার দূরের শরীফ পড়া হবে নাকি? প্রথমে একবার করে তো সব ঠান্ডা। আমি নন স্টপ, নো ব্রেক, নো ইন্টারাপশন বক্তৃতা দিই, বুঝলেন তো? আড়াই ঘন্টা হচ্ছে, বুঝতে পারলেন কোথা দিয়ে টাইম গেল? বোঝা গেছে এরকম টাইম পারে? আমার আব্বা যান বলেন, বাবু ওয়াজ করলে দিল থেকে করবে, এই জায়গায় মুখ থেকে বলবে কিন্তু এই জায়গা থেকে বার করবে। মানুষ যখন কাঁদবে তোমারও যেন অবস্থাটা সেই রকম হবে, তা নাহলে কখনো তোমার ওয়াজের পাচিল হবে। আর এখান থেকে ওয়াজ করবে এখান থেকে। আর শোনো, এই টাইম পাস করার বাহানা করে সব দরুদ শরীফ পড়াই তো অনেকে আছে না? 14 বার কলমা পড়াবে, 14 বার দরুদ শরীফ পড়াবে। তোমার 1000 বার দিল দিয়ে চাইলে 1000 বার পড়াবে, কিন্তু টাইম পাসের নিয়েতে একবারও পড়াবে, বুঝতে পারছেন না? ওই জন্য ভাই আমার দিল দিয়ে জবার চাই তবার পড়ি, বাকি নন স্টপ, নো আপনার নো ব্রেক, আল্লাহময় শুরু ইয়ানবিতে শেষ, কোনো খবর হবে না। ওয়াজ না করতে পারলে বলে দেবো পাচ্ছি না চাচা, অন্য কাউকে দিই কি ভাই? টাইম পাস করে ঢাল হিসাবে মোনাজাত কলমা দরুদকে ব্যবহার করলে গুণা হবে না? যার জন্য আমি করি দিল দিয়ে করি, প্রাণ দিয়ে করি। একবার প্রাণ দিয়ে পড়া হবে না? সকলে মিলে জোরে জোরে বলুন আল্লাহুম্মা। চুপ করুন, চুপ করুন, সকলে চুপ করে যান, চুপ করে যান। এই প্রাণ দিয়ে হয়, দিল দিয়ে হয় না। অন্তর দিয়ে কেমন হবে? সকলে চোখটা বন্ধ থাকবে, ঝুমে আমরা নাতে মোহাম্মদ, নাতে রসুল হোক আর নামে মোহাম্মদ, আশেকানে মোহাম্মদ দরুদ পড়তে থাকবে। চলুন অন্তর থেকে চোখ বন্ধ করে সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াল আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমার মুসলমান খেয়াল করে এবারে শুনে রেখে দিন। যখন কি নবুয়াতের সময় এলো, আমার রসূলের দিন দুনিয়ার বাদশাহ যখন টাইম আছে, আল্লাহর রসূল নবী হয়ে এসেছে, আমার রসূল আসরের নামাজ পড়ে গিয়েছে, ওদিকে হযরতে আলী বসেছিলেন আলীর কোলে মাথা দিয়ে, আমার রসূল আরামের নিদ্রায় ঘুমিয়ে গেছে, এদিকে সূর্য ডুবতে আরম্ভ করে, ডুবতে আরম্ভ করে, ডুবতে ডুবতে ডুবতে ডুবতে ডুবতে আমার মুসলমান সূর্যটা পশ্চিম দিকে ডুবে যায়, আলীর আসরের নামাজটা কাজা হয়ে যায়, আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। আসরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি আরাম করছিলেন বলে আপনি নাড়া দিইনি, আপনি জাগাইনি, কিন্তু আমার আসর চলে গেছে হুজুর, আমার জন্য আসর গেছে, তুমি কাঁদছো কেন? বলে হুজুর আল্লাহকে বলবো, আল্লাহ গো যার ওসিলায় নামাজ পেয়েছি তার জন্য একটা অর্থ কুরবান করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। যার জন্য নামাজ পেয়েছি তার জন্য তার আরামের সাদকা দিয়েছি একটা অর্থ। জারি আমার জন্য ফরজ ছেড়েছিস? বলে হ্যাঁ, ঠিক আছে, তোমার মহব্বত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তবে শোনো একটা কথা বলি, তুই আলী একবার বল, নামাজ ওয়াক্তে পড়তে চাস না কাজা পড়তে? আলী বলে আল্লাহর রসূল তো বিনা মুসলিহাতে কোনো কথা বলে না। ইব্রাহিম খলিলুল্লাহর চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত যদি কোনো বেটা পশ্চিম দিক থেকে সূর্য তোলে সেই খোদা হতে পারে, বুঝা যাচ্ছে?

অতএব মুজাদ্দিদুল জামানের সিলসিলার এই হক সিলসিলা আমরা পেয়েছি, এটা ধরেই আমরা চলবো। কারণ আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মুজাদ্দিদুল জামানের সিলসিলা আল্লাহর আরশে কবুল হয়ে গেছে, তার উপরে চলতে হবে। আমাদের বাপ মা দাদা সব এই সিলসিলা ধরেই গেছে, আজকে নতুন করে বাপ মা কবরে জাহান্নামে গেছে বলে কাল দিয়ে আপনি নিজে জাহান্নামে হবে, কথা বুঝতে পারছেন না? এই এক নীতির উপরে থাকেন ইনশাআল্লাহ আমাদের আল্লাহ বেড়া পার করে দেবে। আছে আমাদের পীর মোর্শেদরা আছে, তারা চলে যাননি, যাই হোক আমি এতক্ষণ হয়তো জোর করলাম, আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে এসেছে বাংলার অন্যতম বুজুর্গ, বর্তমান খোপরা শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ বীর মোর্শেদ আলী এ কামেল তকরির পেশ করার জন্য তার কাছে বলিষ্ঠ কণ্ঠস্বর বংশের আওরাত উপরা শরীফের মেজবা হুজুর পীর মোগলা সাহেব রহমাতুল্লাহ আলাইহের সব সাহেব জগত আল্লামা নূর উদ্দিন সিদ্দিক সাহেবের একমাত্র সাহেব জগত বহু ধর্ম বিশ্লেষক আকিলের আতঙ্ক বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব আমি হুজুরকে তার জ্ঞান গর্ব পূর্ণ www.anibas.in